وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل গণতন্ত্র যে যাই বলো ভ্রান্ত মত বা তোর বাড়ির ছায়া তলে রয়েছে জান্নাত। গণতন্ত্র যে যাই বলো ভ্রান্ত মত বা তোর বাড়ির ছায়া তলে রয়েছে জান্নাত। কোরআন বলে গণতন্ত্র গোমরাহিরি পথ, কোরআন বলে গণতন্ত্র গোমরাহিরি পথ, করে শুধু স্বাধীন সাধে কল্পনা বিশাল, করে শুধু স্বাধীন সাধে কল্পনা বিশাল। গণতন্ত্র মানব তৈরি বিধান বিধি, যাকে ধরে গোমরা করে হোক না সে ওলি। গণতন্ত্র মানব তৈরি বিধান বিধি, যাকে ধরে গোমরা করে হোক না সে ওলি। শহীদ গাজীর পার্লামেন্টে শান্তি শাহাদাত, শহীদ গাজীর পার্লামেন্টে শান্তি শাহাদাত, করলে পাবি রণাঙ্গনে কিতালাল জিহাদ, করলে পাবি রণাঙ্গনে কিতালাল জিহাদ। গণতন্ত্র যে যাই বলো ভ্রান্ত মত বা তোর বাড়ির ছায়া তলে রয়েছে জান্নাত। গণতন্ত্র যে যাই বলো ভ্রান্ত মত বা তোর বাড়ির ছায়া তলে রয়েছে জান্নাত। কোরআন বলে গণতন্ত্র গোমরাহিরি পথ, কোরআন বলে গণতন্ত্র গোমরাহিরি পথ, করে শুধু স্বাধীন সাধে কল্পনা বিশাল, করে শুধু স্বাধীন সাধে কল্পনা বিশাল। সকল শক্তির উৎস আল্লাহ মহামহিয়া, সকল তর্কে দেয় সমাধান রাসূল মেহেরবান। সকল শক্তির উৎস আল্লাহ মহামহিয়া, সকল তর্কে দেয় সমাধান রাসূল মেহেরবান। ভিত্তিহীন ওই গণতন্ত্র কুপুরি মতবাদ, ভিত্তিহীন ওই গণতন্ত্র কুপুরি মতবাদ, সকল বিতে লাথি মারো কিতাল জিন্দাবাদ, সকল বিতে লাথি মারো কিতাল জিন্দাবাদ। গণতন্ত্র যে যাই বলো ভ্রান্ত মতবাদ, তোর বাড়ির ছায়া তলেই রয়েছে জান্নাত। গণতন্ত্র যে যাই বলো ভ্রান্ত মতবাদ, তোর বাড়ির ছায়া তলেই রয়েছে জান্নাত। কোরআন বলে গণতন্ত্র গোমরাহিরি পথ, কোরআন বলে গণতন্ত্র গোমরাহিরি পথ, করে শুধু স্বাধীন সাধে কল্পনা বিশাল, করে শুধু স্বাধীন সাধে কল্পনা বিশাল। গণতন্ত্রে শাসক হবে সংখ্যা গরিষ্ঠে, কে বাগানি কে বা বোকা চায় না নির্বোধে। গণতন্ত্রে শাসক হবে সংখ্যা গরিষ্ঠে, কে বাগানি কে বা বোকা চায় না নির্বোধে। কোরআন হাদিস চায় না ওরা করে জালিল সাদ, কোরআন হাদিস চায় না ওরা করে জালিল সাদ। চল মুজাহিদ ভাঙতে গণতন্ত্র তিমির বাপ, চল মুজাহিদ ভাঙতে গণতন্ত্র তিমির বাপ। গণতন্ত্র যে যাই বলো ভ্রান্ত মত বাপ, তোর বাড়ির ছায়া তলে রয়েছে জান্নাত। গণতন্ত্র যে যাই বলো ভ্রান্ত মত বা তোর বাড়ির ছায়া তলে রয়েছে জান্নাত। কোরআন বলে গণতন্ত্র গোমরাহিরি পথ, কোরআন বলে গণতন্ত্র গোমরাহিরি পথ, করে শুধু স্বাধীন সাধে কল্পনা বিশাল, করে শুধু স্বাধীন সাধে কল্পনা বিশাল। গণতন্ত্র যে যাই বলো ভ্রান্ত মত বা তোর বাড়ির ছায়া তলে রয়েছে জান্নাত। গণতন্ত্র যে যাই বলো ভ্রান্ত মত বা তোর বাড়ির ছায়া তলে রয়েছে জান্নাত। গণতন্ত্র যে যাই বলো ভ্রান্ত মত বা তোর বাড়ির ছায়া তলে রয়েছে জান্নাত।